পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও, খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসিয়ার গানে শোধ করে যেও যত রে, স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে রাত, কোনদিন ভুলে ছেড়ো না তো তুমি হাত, ভুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার। পথের সাথীকে চিনে নিও।